বলা সহজ, ঠিক আছে? এখন থেকে পডকাস্টিং করেন, বলা সহজ মাম্মু। বাঙালি মাতৃ কখনো কখনো না কখনো বলেছে নি, তিনি যদি নেহাত মঙ্গলবাসী হয়ে না বলেও থাকেন, শোনেননি, এমনটি থাকবার পর সময় একেবারে শুনুন, একেবারে যে লেগেছে দেওয়া। ওয়াও! আর তাই যাদের কাছে বলা সহজ তাদের জন্য নাগরিক ব্লগ নিয়ে এলো, পডকাস্টিং বা অডিও ব্লগিং। অডিও ব্লগিং, হোয়াট? অডিও ব্লগিং, ওয়াও, কই যাইতাম। রেকর্ড করুন, স্টার্ট অল প্রোগ্রামস, অ্যাক্সেসরিজ, সাউন্ড রেকর্ডার আপলোড করুন archive.org সাইটে, MP3 WAV অডিওর URL কপি করুন ফ্রম হোয়ার থেকে, মেবি archive.org থেকে। যাক, নাগরিকের পোস্ট এডিটরে পোস্ট পেস্ট করুন, পোস্ট সেভ দিয়ে দিন, কোনো কোডিং কারিশমা দরকার নাই, ব্যাস করলা হতে। দ্যাট মিন্স খাই যায় আমার নাগরিক গান, অডিও ব্লগিং করা যাবে। নাইস, ওয়েল, আজকে তো ওয়াও কইতে কইতে আমি মরে যেতেছি। নাগরিকের জন্য ওয়াও কইতে কইতে রিয়েলি আমি মরে যেতেছি। আর কত ভালোবাসবো তোমার নাগরিক, তুমি গুয়ে দাও। অডিও ব্লগিং, অসাম, এক কথায় যাক, প্রথম আমার প্রথম অডিও ব্লগিং, কি বলা যায়, আমার আমার সবচেয়ে প্রিয় গানগুলোর মধ্যে একটা, এটা গাই। কোনো কামনা থাকলে মাঝে মাঝে গান গাই, আই মিন বাথরুম সিঙ্গার। সো দিস ওয়ে ফর অল বাথরুম সিঙ্গার্স, আমরা এইভাবে আমাদের বাথরুম সিঙ্গিংকে কী করতে পারি, আর উন্নত করতে পারি। নাগরিককে অনেক ধন্যবাদ, বাথরুম সিঙ্গিং একে উন্নত করার একটা রাস্তা বের করে দেওয়ার জন্য, সত্য শুদ্ধ ভাষা। আচ্ছা, কি জানি কেডা জানি লিখছে গানটা, না হ্যাঁ তোমার কবিতা লিখছিল প্রথমে, জীবনানন্দ দাস, রাইট? যেই লেখক যেমনি কবিতা হোক তোমার গান আমি জানি না, বাকি গানটা তো আমার মেলা লাগে, পুরো যখনই শুনি তখনই ভালো লাগে। অসম গান, অসম। ওকে, শুরু করা যাক, নাগরিক ব্লগ ডট কম, আই লাভ ইউ, রিয়েলি ডু। ওকে, আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুখ, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুর, আমি একবার দেখি বারবার দেখি, দেখি বাংলার মুখ। বাংলায় আমার জীবন আনন্দ, বাংলা প্রাণের সুখ, আমি একবার দেখি বারবার দেখি, দেখি বাংলার মুখ। পাবলিক, কি নাম দিছে, শয়তানি, শয়তান লেগে আমি আর গানটা গাইতে পারলাম না। কঠিন ফান পোস্ট পিকচার দেখেই আমি বাউস হয়ে গেছি অটোমেটিক। যাক, ফার্স্ট পোস্ট হিসেবে টুই যথেষ্ট। বাথরুম সিঙ্গাররা কই সব, যার যার বাথরুম সিঙ্গিংয়ের যত রকমের সব কি আই মিন প্রতিভা আছে জাহিরা ফালান, আমরা আছি। বাথরুম সিঙ্গাররা বেরিয়ে আসুক বাথরুম থেকে, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। বাংলাদেশ দীর্ঘজীবী হোক, বাংলাদেশ জিন্দাবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, নেই জয় জয়, সব কিছু বন্ধ হয়ে যায়, কিলিং মানুষ পড়ানো, ভাল লাগে না, ঘরের থেকে বাড়িতে বেরোয় না, কোনো মানে আছে এসবের? ওকে, আল্লাহ হাফিজ, ঠিক আছে।